জীবন বুঝিয়ে রকমি স্বপ্নগুলো উড়িয়ে দিয়ে মেঘলা হয়ে যায় নির্জনতায় মন ভাসে নিকিয়ে নিয়ে সবটুকু জল একলা হয়ে যায় জীবন বুঝিয়ে রকমি জীবন বুঝিয়ে রকমি কত যে কথা কত যে স্মৃতি গুণ বাতাসে উড়ে আসা কত যে কথা কত যে স্মৃতি গুণ বাতাসে উড়ে আসা কবিতার মতো রাত জাগা কত তিথি দূরে যেন মিশে আছে চেনা অচেনা জীবন বুঝিয়ে রকমি জীবন বুঝিয়ে রকমি জীবনতা এই তো রীতি সময়ের ধুলো মলিন করেছে এই তো জীবনতা এই তো রীতি সময়ের ধুলো মলিন করেছে তুমি শুধু জীবনে ক্ষণিকে অতিথি স্মৃতি শুধু মিশে আছে দূর কুয়াশায় জীবন বুঝিয়ে রকমি ও জীবন বুঝিয়ে রকমি স্বপ্নগুলো উড়িয়ে দিয়ে মেঘলা হয়ে যায় ভাসে নিকিয়ে নিয়ে সবটুকু জল একলা হয়ে যায় ও জীবন বুঝিয়ে রকমি জীবন বুঝিয়ে রকমি ভুলের পাহাড় গড়ে আমি না হয় একটা ভুলে আমি না হয় একটা ভুলে পাহাড়ি গড়ব ভুল মানুষ ফুলেরই পাহাড় গড়ে আমি না হই একটা ভুলে আমি না হই একটা ভুলে পাহাড়ি গড়ব ভুল মানুষকে ভালোবেসে ভুল করে আমি মরব মানুষিত ভুলের পাহাড় গড়ে বুকের মাঝে ধরে রাখে সকলেই প্রাণ সেই প্রাণের মাঝে মন থাকে না সবার জানি তুমি তেমনই একজন বুকের মাঝে ধরে রাখি সকলেই প্রাণ সে প্রাণের মাঝে মন থাকে না সবার জানি তুমি তেমনই একজন তবু আমি ঘুরে ফিরে তোমার কাছে শুধু আসব তবু আমি ঘুরে ফিরে তোমার কাছে শুধু আসব ভুল মানুষকে ভালোবেসে ভুল করে আমি মরব মানুষই তো ভুলের পাহাড় রাতের বুকে জেগে থাকে অপরূপ চাঁদ সে চাঁদের আলো জানি নিজের নয় তারে কাছে পেতে জাগে সাধ রাতের বুকে জেগে থাকে অপরূপ চাঁদ সে চাঁদের আলো জানি নিজের নয় তবু তারে কাছে পেতে জাগে সাধ তুমি সেই চাঁদ হলেও তোমাকেই কাছে আমি চাইব তুমি সেই চাঁদ হলেও তোমাকেই কাছে আমি চাইব ভুল মানুষকে ভালোবেসে ভুল করে আমি মরব মানুষই তো ভুলের পাহাড় গড়ে আমি না হই একটা ভুলের আমি না হই একটা ভুলে পাহাড়ি গড়ব ভুল মানুষকে ভালোবেসে ভুল করে আমি মরব মানুষই তো ভুলের পাহাড় গড়ে কত আশা, বুকে ভালোবাসা বুঝিনি তো আগে, রাগে অনুরাগে আজ দেখি সবই হায়, সুদূরে মিলাই যায় দুটি মনের সমাশা, ছিল কত আশা তোকে ভালোবাসা বুঝিনি তো আগে, রাগে অনুরাগে বিরহের নদী বহে নিরবধি, জানি না তো যাবে কোথায়, তারি ঢেউয়ে ঢেউয়ে নেয় সে ভাসিয়ে দুটি ভালোবাসা বুঝিনি তো আগে, রাগে বুকে আশা হায় ভালোবাসা, একাদার শেষ যে কোথায়, হিরে যদি আস যদি ভালোবাস সে আশা চোখের পাতায়, দুটি প্রাণে সে আশা, ছিল কত আশা বুকে ভালোবাসা বুঝিনি তো আগে, রাগে অনুরাগে আজ দেখি সবই হায়, সুদূরে মিলাই যায় দুটি মনে সমাশা, ছিল কত আশা বুকে ভালোবাসা বুঝিনি তো আগে, রাগে প্রভুর গুণা ভাগ্য আমার, মাকুলিপি ফিরিয়ে নেবার সেই সময় ফিরে আসবে কে আর মাকুলিপি ফিরিয়ে নেবার সেই সময় ফিরে আসবে কে আর কেঁদে ফিরে মনে ছায়া বাজে না তো মন বিনা প্রহর গোনা ভাগ্য রাত কেটে যা এভাবে বেঁচে থাকা দা তুমি তো খুলে গেছো দুঃখের দুয়ার ও বিরহে রাত কেটে যা এভাবে বেঁচে থাকা দা তুমি তো খুলে গেছো দুঃখের দোয়া ভাগ্যলিপি ফিরিয়ে নেবা সেই সময় ফিরে আসবে ভাগ্যলিপি ফিরিয়ে ফিরে আসবে কেঁদে ফিরে মনে বাজে না তো মন বিনা ভাগ্য স্বপ্নে আমার দু চোখে দুটি তারা আসলে না ফিরে হয় দু চোখে আমার ও তুমি ছেলে স্বপ্নে আমার দু চোখে দুটি তারা আসলে না ফিরে হয় দু চোখে আমার এ বুকে আমার কত বেদনা ভুলিয়ে দিতে কেউ আসবে না এ বুকে আমার কত বেদনা ভুলিয়ে দিতে কেঁদে ফিরে মনে ছায়া যা বাজে না তো মন বিনা করব না ভাগ্য আমার ভাগ্যলিপি ফিরিয়ে নেবা সেই সময় ফিরে আসবে কে ভাগ্যলিপি ফিরিয়ে নেবা সেই সময় ফিরে আসবে কে কেঁদে ফিরে মনে ছায়া যা বাজি না তো মন বিনা প্রহর গোনা রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আর কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারবো না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে পাথরের মতো নয় দু চোখ আমার আঘাতে কাঁদব না নীরবে শুয়ে যাব যন্ত্রণা তোমার পাথরের মতো যন্ত্রণা তোমার কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারবো না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি সাগরের মতো নয় হৃদয় আমার ঢেউয়ে ঢেউয়ে ভাঙব না সৈকতে থেমে যাবে ব্যথার পাহাড় সাগরের মতো ব্যথার পাহাড় কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারবো না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে আর কোনো ব্যথা যদি দাও তুমি আমাকে বাঁচতে পারবো না যেটুকু প্রাণ বুকে আছে আমি রাতের শিশির হয়ে ঘাসের বুকের মাঝে এক ফোঁটা প্রাণে আছি বেঁচে ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দি, তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দি, তবু কি সুখী তুমি হয়েছো, কতটা তুমি সুখী হয়েছো, তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দি। তুমি আজ দূরে গিয়ে জানি না কেমন আছো নিজেকে নিয়ে, ও সে তুমি আজ দূরে গিয়ে জানি না কেমন আছো নিজেকে নিয়ে, কেন জানি মনে হয় এখন তুমি স্মৃতির বিনায় সুর সাধছো, তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে। সে আহত হৃদয় নিয়ে একা একা বেঁচে আছি পথ চেয়ে, ও আমি সে আহত হৃদয় নিয়ে একা একা বেঁচে আছি পথ চেয়ে, হয়তো আসবে না কখনো তুমি, কাঁচের দেয়াল গড়ে তুলেছ, তুমি অনেক ভালোই করেছ, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে, তবু কি সুখী তুমি হয়েছ, কতটা তুমি সুখী হয়েছো, তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে, তুমি অনেক ভালোই করেছো, দুঃখের বোঝাটা আমাকে দিয়ে। ভালোবাসার তরিবে কেন এলে না তুমি, ভালোবাসার তরিবে কেন এলে না, তোমায় যত আমি ভাবি শুধু দাস হয়ে থাকি, তবু প্রহর গোনা রাত্রি আমার শেষ হয় না, ও আশার তরিবে কেন এলে না তুমি, ভালোবাসার তরিবে কেন এলে না। চোখের আলোয় স্বপ্ন আঁকি, দু চোখ আমায় দেয় যে ফাঁকি, সুরহীনা মন বিনা সুরে বাজে না। চোখের আলোয় স্বপ্ন আঁকি, চোখ আমায় দেয় যে ফাঁকি, সুরহীনা মন বিনা সুরে বাজে না। তারে যতই সুরে সাধি, ভালোবাসার আশায় কাঁদি, তারে যতই সুরে সাধি, ভালোবাসার আশায় কাঁদি, তবু এই বিরহের রাত্রি আমার শেষ হয় না। তুমি ভালোবাসার তরিবে কেন এলে না, তুমি ভালোবাসার তরিবে কেন এলে না। সুরের প্রদীপ জেনে রাখি, পথ পানে যে থাকি, তুমি ছাড়া কোনো গান ভালো লাগে না। সুরের প্রদীপ জেনে রাখি, পথ পানে যে থাকি, তুমি ছাড়া কোনো গান ভালো লাগে না। আমার ভালোবাসার নদী জানি বইবে নিরবধি, আমার ভালোবাসার নদী জানি বইবে নিরবধি, তবু নীল বেদনার কষ্ট আমার শেষ হয় না। ও ভালোবাসার তরিবে কেন এলে না, তুমি ভালোবাসার তরিবে কেন এলে না। তোমায় যত আমি ভাবি, শুধু দাস হয়ে থাকি, তবু প্রহর গোনার রাত্রি আমার শেষ হয় না। তুমি ভালোবাসার তরিবে কেন এলে না, তুমি ভালোবাসার তরিবে কেন এলে না। ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে কি করে? আজ ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে কি করে? জোনাকিরা বলে যায় তুমি নেই, দুটি চোখে অশ্রু ঝরে। আজ ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে কি করে? কত তারা ঝরে পড়ে মেঘ সরে যায়, আমার চোখের ঘুম নীরবে হারায়। কত তারা ঝরে পড়ে মেঘ সরে যায়, আমার চোখের ঘুম নীরবে হারায়। একা একা জাগি আমি চাঁদের সাথে, একা একা জাগি আমি চাঁদের সাথে, জানি না বেঁচে আছি কেমন করে। আজ ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে কি করে? বুকে নিয়ে আসে মধুমাস, আমার চোখে জামা জল বারো মাস। কত আশা বুকে নিয়ে আসে মধুমাস, আমার চোখে জামা জল বারো মাস। মন বলে তুমি আছো আমার কাছে, মন বলে তুমি আছো আমার কাছে, চোখ জানে আসবে না তুমি ফিরে। আজ ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে কি করে? জোনাকিরা বলে যায় তুমি নেই, দুটি চোখে অশ্রু ঝরে। আজ ফাগুন রাতে তুমি নেই সাথে, এই রাত কাটে। মাঝখানে আর কিছু নেই, আসবার সময় না পাও, তুমি যদি আসবার সময় না পাও, মরণ তবে তো আসবে আমার। একদিকে তুমি, একদিকে মরণ, তোমাকে জীবন করে এই বেঁচে থাকা, তবু তুমি ছাড়া সব আধারে ঢাকা, আধারে মিলাব আমি আড়ালে হারাবে সময় না পাও, তুমি যদি আসবার সময় না পাও, মরণ তবে তো আসবে আমার। একদিকে তুমি, একদিকে মরণ, তো মরণ হয়ে আসতেও পারো, আমি মরে যেও আজ সুখী হই আরো, এভাবে বাঁচে কি কেউ যেভাবে রয়েছি আমি, আসবার সময় না পাও, তুমি যদি আসবার সময় না পাও, মরণ তবে তো আসবে আমার। একদিকে তুমি, একদিকে মরণ, মাঝখানে আর কিছু নেই, তুমি যদি আসবার সময় না পাও, তুমি যদি আসবার সময় না পাও, মরণ তবে তো আসবে আমার। একদিকে তুমি, একদিকে মরণ। আমার শেষ কথার তুমি শেষ উত্তর দেবে, না হয় দুজনার ভালোবাসা এখানে শেষ হবে আমার। শেষ কথার তুমি শেষ উত্তর দেবে, না হয় দুজনার ভালোবাসা এখানে শেষ হবে আমার। শেষ কথার তুমি শেষ উত্তর দেবে, কে আগুন চাই না হতে আর জ্বলে পুড়ে অঙ্গার বুকে আগুন চাই না হতে আর জ্বলে পুড়ে অঙ্গার আমি তো মানুষ আমারও মন আছে আমি তো মানুষ আমারও মন আছে এই নির্মম সত্যটা বুঝবে কবে আমার শেষ কথার তুমি শেষ উত্তর দেবে মগ্ন সারাক্ষণ বুঝলে নাই মন শুধু তোমায় নিয়ে মগ্ন সারাক্ষণ বুঝলে নাই মন তুমি যে পাথর তবে কি আমায় আজ তুমি যে পাথর তবে কি আমায় এই প্রাণহীন কথাটাই মানতেই হবে আমার শেষ কথার তুমি শেষ উত্তর দেবে না হয় দুজনার ভালোবাসা এখানে শেষ হবে আমার শেষ কথার তুমি শেষ উত্তর দেবে কেটে যায় রাত চলে যায় মাসে নাই চোখের পাতায় দিন কেটে যায় রাত চলে যায় মাসে নাই চোখের পাতায় শুধু মনে পড়ে শুধু মনে পড়ে তোমার দুটি চোখ স্মৃতিগুলো আমাকে পোড়ায় ঘুম আসে নাই চোখের পাতায় দিন কেটে যায় রাত চলে যায় ঘুম আসে নাই খিরি পাতায় রাত জাগা পাখি সেও তো জানে না কি ব্যথায় ভরায় বাতাস সেও তো ডুবে যাবে রাত শেষ হবে, চাঁদ ডুবে যাবে রাত শেষ হবে, তবু আমি খুঁজব তোমায়। ঘুম আসে নাই চোখের পাতায়, দিন কেটে যায় রাত চলে যায়, ঘুম আসে নাই চোখের পাতায়। বিবাগিয়ে মনটা সেও তো মানে না, বারে বারে ডাকে যে তোমায়, জানি না কি সুখে চলে গেছো দূরে, ভুলে গেছো যতদিন বাঁচব তোমারে থাকব, যতদিন বাঁচব তোমারে থাকব, মন শুধু চাই যে তোমায়। ঘুম আসে নাই চোখের পাতায়, দিন কেটে যায় রাত চলে যায়, ঘুম আসে নাই চোখের পাতায়, দিন কেটে যায় রাত চলে যায়, ঘুম আসে নাই চোখের পাতায়। বুকে তোমায় আমি রেখেছিলাম, কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম, এত আলো আর এত যে সুর হারিয়ে আমি নিঃস্বলাম, যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম, কি যে ব্যথা বাজে। সেই দিন আমি তোমারই হাত হাতে হাত রেখেছিলাম, কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম, কি যে ব্যথা বাজে। চাঁদ ভেবে শুধু চাই তোমায়, কত আবেগে কত ভালোবাসায়, তুমি মেঘ হয়ে থাকো বহু দূরে, আমাকে ঢাকো শুধু ব্যথায়, এই যে স্বপ্ন নিয়ে তোমার চোখে আমার দুটি চোখ রেখেছিলাম, কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম, এত আলো আর এত যে সুর হারিয়ে আমি নিঃসলাম, কি যে ব্যথা বাজে আমার বুকে, যে বুকে তোমায় আমি রেখেছিলাম।